بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد إخواني وأحبابي الكرام أجا نواد ذكر وجند نواظر باب تنداس خدون شيء مكرون نواظر ما جيش شيء نرد ذكر رب الأولى أن رام تحضر إلهم يقول باب في بيان ما يكره في الصلاة دين نواظر ما جي معنا شيء دين رب يعنى رب الأولى এক নম্বৰ মাজে নমাজে মাজে এলতিফাত কৰণ কেকে ফিৰা ফিৰি কৰণ ইয়ালে মানা ৰচ চলাচলম সদে হোৱা ইখতলাচ হন ইখতাৰি চহু চৈতন মিন চলাত আব্দ ইয়ে বুখাৰীৰ হাদিছ হনকো মানে নমাজত টেঙৰি ফিৰে চিনাৰে ফিৰাৰ ইনদে চিতাৰে কি কৰে দে বন্দাৰ নমাজটো চুৰ কৰ দিব আজৰ নফাই মাৰা এতিয়া আজৰ ফাই বল্লা বুলিয়াৰে আৰা কি কৰি নমাজৰে সুন্দৰ কৰি দিয়ে এতমিনাৰ চাতে চজিদা জাগাৰ চাইছেৰে নমাজৰ আৰা ফৰিম ঠিকে নফৰিম যদি খনকান জৰুৰতৰ বেনাৰে ফিজি দৈলি আটিকে ডাল লাগে খনিকে বংগুৰে এৰা হামলা করছো স্যার এনে তোমাদের ফিজি দিলে এনে মাঝে ওর মাকে নাম করলো হদে কোনো অসুবিধা নেই লাকিন হাজের সারা ফিরন মানা এর বাদ দুই নম্বর মাঝে ওয়ুকরহু ফি সালাতি রাফউ বাসরিহি ইলা সামা ও মিকা সুগরে কি করন ওর মিকা সন এন মানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানা কি জিমাবাল ওয়া কওমি ইরফাউনা আবসারহুম ইলা সামা ফি সালাতিহিম ওদে খুদুম মঞ্চে খুদুম ওয়াসুলেশ মদ ওর মিকা সাকাল্লা এন্ড খুদে বালাহান নো তে রাসূল হদে লায়ান্তাহুন্না আন যালিকা আও লাতুফতাফান্না আবসারহুম ইবেয় বুখারীর হাদিস কি তারা ইন এড়ি দিলে দিব আর নয় থাকলে আল্লাহ হলে তারা শুক লাভ লাগবে তারা শুকরে শুকর আছে শুকর আদা করে দিব এটা লাভাই সাইও ওর মিক্কা সাহেব নমাজ মাঝে সাই নেবারে মামনো বছরে মানা গেছি হেন দিল্লা নমাজ মাঝে শুকরে খাড়ি থাকুন শুক খাড়ি থাকুন এনে আছে মানা শুক খাড়ি থাকুন এনে মানা যদি খনকান গেয়ই দইলে ওই করে হুফে চলা যে তখন মেয়েদের আইনেই হিলে গেলে হাজা হাজা সারা শুকর বন্ধ করে রাখুন এনো মানা খনকান হাজা থাকবে না ওরে দিলে মিনার ন মুসলমান লেখা থেকে আছে কে কে কে দিয়ান দিতে থাকে না এ সুরত মাঝে জায়েজ কই আল্লাহ আলম ইয়ার বাদে নমাজ মাঝে আছে এ নিজের দা আছে গিয়া আবনগরি বা দিলি এঙ্গরিয়ারে আতর ওর মুখে করি ঠেঙরে বিষয় দিয়ারে মাঙ্গুলারে বইয়ান আবনগরি বা মাঙ্গুলারে কুত্তা বই হং করে বইয়ান রসুল আসলামে মানা গজি জ্ঞান ইদার ফা তারা আছে কামিন সুযুদে ফলা তা কই কামা ইয়া কইল কাল্প দিন লাগরি কুমর বইয়ে হিন লাগরি হতো নমাজ মান অবশ্য নমাজ কর দিবা জিঙ্গুর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখা জিনলা করি বোয়া হরু হেন্দিল্লা এ নুমাদ মাঝে খনকান সিদর ওরে এলান দন খনকান সিদর ওরে এলান দিয়ারে দেবালম মাঝে ইয়াদ আছে খনকান সিদর এলান দিয়ারে হাজে সারা নুয়াসরন ইয়ান দে মানা যদি কোনো মানুষ বেরি মে মানুষ বলতে এলান দিয়া হর দলি মাঝে খন ঔষধ নেই হাজে তার মাঝে ফারে আল্লাহ আলম ইয়ার বাদে নুমাদ মাঝে সুজিদা সমাজ রাত হরে মেডি মাঝে বিষয় দেন এফতেরাশ জিরাই আল সুজুদ ইয়ান মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজে এতে দিল ফি সুজুদ ফলা ইয়া বসুতু আহাদুকুম জিরাইহি এম্বেসাতুল কাল ইবা অদে মুত্তাফাক আলাইহি হাদিস অনুকো মানে নসরের সময় যে টেঙ্গরে আতরে করে দাসে ওর মিকা নতুলিয়ার এঙ্গুরি ওর মিকা তুলিয়ারে নগরিয়ারে করে মেরিমা বিছাই দিয়ে দিলে ইয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানা গঞ্জি হেন্দিল্লা ফেড়াত দেন বাজা যেন ইয়ানো মানা আর খর লইয়ারে খেলন নমাজের মাঝে খর লইয়ারে খেলন ইয়ানো মানা এর বাদে কেঁলে মাদার দন এঙ্গুরি ইয়ানো নমাজের মাঝে মানা আর অঁলর মাঝে অঁলরে এঙ্গুরি দন বাদে মটবাগন ইনও নুমাজের মাঝে মানা আর নুমাজের মাঝে এরকান হাঙ্গর জিয়ান জরিয়া নুমাজ তো দিলি কাজাগই ইন দিলে মানা আর যে জাগার মাঝে ফটো আছে ও তো করো সালাফি মাকান ফি তাসাউর ফটো আছে দিন জাগা মা নুয়াসর নিয়ান মানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা গজি ইন দিলে তশব্বু বিল কুফার ওয়াল ইয়াহুদ আসহাব সনম বুতু দাগর দিয়ে তারা তশব্বু ইন দিলে নুমাজের মাঝে মানা এন দিল্লা হনুকো মানুষ বুক লাগে বেশি ইয়ানে ফেসা পায় আনার হাজে তৈরি এবার দিলে কাজে থাকে হেতুর তম্বাজিও নোয়া সরণ ইয়ানে মানা রসুল্লাহ আলাইসমদে লা সলাত বি হাজরত তাম ওলা হুয়া ইউদাফি হুল আখবাসান এবার মুসলিম আর হাদিস ওকে মানুষ তো বুক লাগে বাতর ইকা দিয়ে যেতে গিয়ে তাহলে আগে খারাপ হাই বলো ইয়ার বাদে আর ওগ্য মানুষ যাতে ফেসা পায় আনার হাজে তৈরি এবার ইকা দিল ইহিন রেখে দিল্লে যেতে গিয়ে হ্যাঁ তোমার তুমি যা আছে নোয়া সরদ এলে তোমার দিলে কাজে থাকিব ইন দিয়ে নোমাদ মাঝে মানা এলা আরও মানা আছে মানা যে মানা শীতের ভিতরে কেউ হলে বহুত মানুষ সজিদা দিয়ে বললা সজিদা দিয়ে বললা বলি আরে হলুন শীত দে ইয়ান ওর সজা করে তার অন্য হন মিকা সজানা করবো ইয়ান মানা কালাইন এক এক কলে করে দে সে এক কলে করে দে আর ফোয়ারে আছে সে নুয়া সরিয়ে সময় এটা মেডিসিন বুঝি দিলে এই ধরনের নহুসি নহুসি বলা মানা করে শরীর মাঝে মানা নুয়াদের বাদে ফুসলে কোনো অসুবিধা নেই কিন্তু নুয়াদের মাঝে মানা ইয়ান ইয়ার বাদে খোয়ানি মানুষের কলে নুয়া সরিয়ে সময় নিজের খেয়াল কামেল দিয়ারে নুমাদম মাঝে দিলে তিনানা দেহ সকল মানুষ আসরণ কেন আল্লাহ হয়ে যায় হাফিদ ওয়ালা সলওয়াত ও সলাতুল উস্তা وقوموا لله قانتين بشيت من الصلاة وصلي الله ورنا مدر أركان أحكامين بيكونوا مجيء شندر قريت من الصلاة وصلي الله وجل الله تبارك وتعالى أنا رأي أمر قرر أدر قرر ترى أشاع قرر أنا بعدين أنا نوصلي شو مجيء بشيء هذا وصلاته احترام وصلاته صاف خاص ولا رأي شندر قرر نوصلي شندر قرر وزمان يوم اثنين الصلاة دنيا دنيا هيك خيال هذا فان أرد الدنيا تزوري مانش مشغول إذا قلت هن ليش ترى نوادر أقطن ختم قرآن يعني الذي بشيء أفضل شيء إبادة شندر يقول الله إبادة ماله من الصلاة يقول الله إبادة ماجي خنوا أجر خم نقول الله يبكونه بري الله ولتوفيق الله أعلم السلام عليكم ورحمة الله وبركاته.